আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকু না, আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকু না, মায়ার চুল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চুল দিয়ে কেন আমায় তুমি, জড়াও না আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকু না, আজি কেন আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকু না, আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকু না, মায়ার চুল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চুল দিয়ে কেন আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকু না, আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকু না, তোমার কথা মনে পড়লে কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকু না, আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকু না, মায়ার চুল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চুল দিয়ে কেন আজি কেন।